കൊല്ലപ്പേര് മലാഗ്യ വരവോലെ തുമൈ തണിയറയേച്ചി കൊല്ലപ്പേര് മലാഗ്യ വരവോലെ തുമൈ തണിയറയേച്ചി একবার কাছে ডেকে নাও একবার কাছে ডেকে নাও গোলাপের মালা কেটেছি পড়াব বলে তোমায় দাঁড়িয়ে রয়েছি একবার কাছে ডেকে নাও একবার কাছে ডেকে নাও স্বপ্নে তোমায় দেখেছি হৃদয়ে ছবি তোমার একে নিয়েছি একবার কাছে ডেকে নাও একবার কাছে ডেকে নাও যদি না তুমি আমার হও এ জীবন পুড়িয়ে আমি করে দেব ছাই একবার কাছে ডেকে নাও একবার কাছে ডেকে নাও গোলাপের মালা গেঁথেছি আর পড়াব বলে তোমায় দাঁড়িয়ে রয়েছি একবার কাছে ডেকে নাও একবার কাছে ডেকে নাও।